এক যে ছিল রাজা। বাহ, এইভাবেই গাও, গেছে আমার। এক যে ছিল রাজা, তার ভারি দুঃখ ভারি দুঃখ। রাজার বড় দুঃখ হয়ে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বিচারা রাজার ভারি দুঃখ। বাহ, বড় ভালো গেছে তো গানখানা। দুঃখ কিসে হয়, দুঃখ কিসে হয়, কিসে হয় বলতো? অভাগার অভাবে যেন শুধু নয়, যার ভান্ডারে রাশি রাশি সোনা গালা ঠাসা ঠাসি, যার ভান্ডারে রাশি রাশি সোনা গালা ঠাসা ঠাসি, তারও ভয় ভারী বেশি ভয়, যেন সেও সুখী নয় সুখী নয়। ডাকাইতের ভয় তো, রেতে ঘুম নাই। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি, বলি যারে তারে দিয়ে শাস্তি, রাজা কখনো সোয়াস্তি পাবে কি, দুঃখ যাবে কি। এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিতে হয়। দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে বন্দির বড়দায় বড়দায়, একবার ত্যাজি সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, ত্যাজি সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়।